নিশ্বাসে তব না, চোখের জ্যোতিতে আছে তব না, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। পাখিদের কুহুগা নদীর ওই কালোতা, পাখিদের কুহুগা নদীর ওই কালোতা, পাখিদের কুহুতা নদীর শিশির ভেজা ঘাসে তব না, নিঃশ্বাসে তব না, বিশ্বাসে তব না, নিঃশ্বাসে তব না, বিশ্বাসে তব না, চোখের জ্যোতিতে আছে তব না, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আকাশের সীমানা মাটির এই বিছানা, আকাশের সীমানা মাটির এই বিছানা, আকাশের সীমানা মাটির বিছানা, শীতল হাওয়ায় ভাসে তব না, নিঃশ্বাসে তব না, বিশ্বাসে তব না, নিঃশ্বাসে তব না, বিশ্বাসে তব না, চোখের জ্যোতিতে আছে তব না, আল্লাহ জীবনের মোহনা তোমারি মাদদ চায়, জীবনের মোহনা তোমারি মাদদ চায়, জীবনের তোমারি মাদুদ চা, মনের গহীন ঘরে তব না বিশ্বাসে তব না, বিশ্বাসে তব না, নিঃশ্বাসে তব না, বিশ্বাসে তব না, চোখের জ্যোতিতে আছে তব নাম, তব না আল্লাহ, সবুজের গালিচা পাহাড়ের দৃঢ়তা, সবুজের গালিচা পাহাড়ের দৃঢ়তা, সবুজের পাহাড়ের দৃঢ়তা, তারাই তারাই লেখা তব নাম, তব নাম, নিঃশ্বাসে তব নাম, বিশ্বাসে তব নাম, নিঃশ্বাসে তব না, বিশ্বাসে তব না, চোখের জ্যোতিতে আছে তব নাম, তব না আল্লাহ, মারকাজুল হুদা .com, MARKAJULHUDA.COM